السلام عليكم ورحمة الله وبركاته. হজ অথবা উমরা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার গুরুত্ব কতটুকু? হজ অথবা উমরার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিসও নাই। একটা সহিহ হাদিসও আসে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের ফজিলত সংক্রান্ত। কিছু জাল হাদিস আছে, সহি হাসান পর্যায়ের কোনো হাদিস নেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন শুধু মসজিদের নববীর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুন ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সলাতিন ফি মা সাওয়াহু ইল্লাল মসজিদ আল হারাম, যে এই আমার এই মসজিদে সলাত আদায় করা পৃথিবীর অন্যান্য মসজিদের সলাত আদায়ের চাইতে 1000 গুণ উত্তম, তবে শুধু মসজিদে হারাম ছাড়া। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ফজিলত বর্ণনা করছেন এবং তিনটা মসজিদের সম্মানে সফর করতে বলছেন। লা তুশাদদুর রিহালু ইল্লা ইলা সালাতাতি মাসাজিদ, তিনটা মসজিদের জন্য সফর করা জায়েজ। একটা হলো মসজিদে হারাম, একটা মসজিদে নববী, একটা মসজিদে আকসা। তাহলে একজন মুমিন যখন হজে যাবেন, তিনি হজের আগেও হতে পারে পরেও হতে পারে, মসজিদে নববী একটা বরকতময় মসজিদ, এই মসজিদের জিয়ারত করবেন। এজন্য মদিনা যাওয়ার নিয়ত হইতে হবে মসজিদে নববীর জিয়ারত। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত উদ্দেশ্যে যায়, এটা জায়েজ নেই। আমাদের দেশের অধিকাংশ ভাই বোনেরা কবর জিয়ারতের জন্যই যায়, না জানার কারণে, মূর্খতার কারণে, বেশি আবেগের কারণে, অত্যাধিক আবেগ। এই কথা যদি সাধারণ একজন লোকের বলেন, কয় কি রাসূলের দুশমন, রাসূলের কবর জিয়ারতের জন্য বলে যাওয়া যাবে না, তো যাওয়া যাবে কোথায়? আপনাকে এইভাবে বলবে, এটা হলো জাহালত, অতি আবেগ, অতিরঞ্জন, মহব্বতের অতিরঞ্জন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, মহব্বতের সীমানা সীমারেখা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। তো মসজিদে নববীর উদ্দেশ্যে যখন সফর করবে, মসজিদে নববীতে গিয়ে প্রথমে তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করবে। মদিনা যাওয়ার পরে প্রথম কাজ মসজিদে নববীতে সালাত আদায় করা, কারণ আমি মসজিদে নববীর বরকতের উদ্দেশ্যে আসছি। তো মসজিদে নববীতে সালাত আদায় করাই আমার এক নম্বর কাজ। তারপরে যেহেতু মসজিদে নববীর কাছেই পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তা আমি একজন মুমিন হিসাবে তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব। তবে আমাদের দেশের লোকেরা আবার কবর কয় না, কয় রওজা। অথচ রওজা এক জিনিস, কবর আরেক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আলাদা, রওজা আলাদা জিনিস। যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওইটা হলো রওদা, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নাই। আর পাশেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো কবর জিয়ারত করব আমি, তার সাথে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কবর জিয়ারত করব, তার সাথে বাকি কবরস্থানে অসংখ্য সাহাবায়ে কেরামের কবর আছে তাদের কবর জিয়ারত করব, তারপরে উহুদের ময়দানে শুহাদাদের কবরস্থান আছে সেখানে জিয়ারত করব, তারপরে মদিনাতে মসজিদে কুবা আছে, যে মসজিদে কুবায় সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজের উমরা, দুই রাকাত সালাত আদায় করলে একটা উমরা সমান, সুবহানাল্লাহ। সে মসজিদে কুবায় গিয়ে সালাত আদায় করব, এগুলো সবগুলো সুন্নাহ। কিন্তু মূল মাকসাদ মদিনাতে মসজিদে নববী, মসজিদে নববীর উদ্দেশ্যেই সফর। এজন্য হজের সাথে জিয়ারতের কোনো সম্পর্ক নাই। হজের উমরা নিজের হজ না করে কারো বদলি হজ অথবা উমরা করা যাবে কি? প্রথম কথা হলো হজ বদলি করা যায়, উমরা বদলি করা যায় না, এই মাসালা জানতে হবে। কারণ বদলি হয় ফরজ জিনিসের, নফল জিনিসের বদলি হয় না, সুন্নত জিনিসের নফলের বদলি হয় না, বদলি হয় কিসের? ফরজের। তো হজ যদি কারো উপরে ফরজ হয় তো সেই হজের বদলি করা যাবে, কিন্তু উমরা ফরজ না, সুতরাং উমরার বদলি হয় না। এই জন্য উমরার বদলি হবে না, বদলি হবে কিসের? হজের। আর হজের বদলি যিনি করবেন, দুই একজন ফকি এই মতামত দিয়েছেন যে আগে হজ না করলেও যেতে পারবেন, এটা এই মতামত দুই একজন ফকির আছে। তবে অধিকাংশ জমহুর ফকিদের মত হইল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সহিহ হাদিস থেকেও যেটা বোঝা যায় যে সুব্রামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছিলেন, একজন সাহাবী হজ করতে গেছেন, তিনি বলতেছেন লাব্বাই কান সুব্রামা, সুব্রামার পক্ষ থেকে আমি বদলি হজ করতে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে বলছেন, তুমি হজ করছো আগে? বলছেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুজ্জা আন নফসিক সুম্মা আন সুব্রামা, আগে তোমার পক্ষ থেকে নিজের পক্ষ থেকে হজ করো, তারপরে সবরা আমার পক্ষ থেকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে নিজের হজ করতে হবে, নিজের ফরজিয়ত হজ, তারপরে আরেকজনের। এখন কথা হলো তার উপরে হজ ফরজ হয় নাই, ফরজ না হলেও যখন আপনাকে কেউ টাকা দিবে যে ভাই আপনি আমার হজটা করে আসেন, তো টাকাটা যখন আপনারে দিচ্ছেন এই টাকার মালিক কে? টাকাটা আপনাকে দিয়ে দিচ্ছে, তখন মালিক হয়ে গেছে কে? যাকে দিয়ে দিচ্ছেন সে। আপনার টিকেটে তার নাম, পাসপোর্টে তার নাম, সব জায়গায় যাচ্ছে তার নাম, টাকা জমা হইতেছে তার নাম, টাকা দিচ্ছেন আপনি কিন্তু সব তার হয়ে গেছে। এই যখনই এই টাকা তার হাতে আসবে তখন তার উপরে হজ পড়া যায় না। এখন হজ করলে তারটাই হবে, আপনার তার হবে না, বুঝতে পারছেন? কারণ তার টাকা ছিল না, হজ ফরজ ছিল না, কিন্তু যখন আপনি টাকা দিচ্ছেন তখন তার উপরে ফরজ হয়েছে। এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়, অনেক ইবাদতের ক্ষেত্রে, যেমন সাদাকাতুল ফিতর। একজন লোকের কাছে কিচ্ছু নাই, চাউল টাউল কিচ্ছু নাই, এখন আপনি সাদাকাতুল ফিতর এমন পরিমাণ গ্রামের সবাই দেওয়া শুরু করছেন, সে এমন পরিমাণ পাইছে, এবার তার উপরেই সাদাকাতুল ফিতর ফরজ হয়ে গেছে, তখন সে নিজে এবার সাদাকাতুল ফিতর দিতে হবে। ঠিক এরকম, মানে তার উপরে হজ ফরজ ছিল না, কিন্তু আপনার টাকা দেওয়ার কারণে তার উপরে সে টাকার মালিক হয়ে গেছে, আপনার ফরজ হয়ে গেছে। আর থেকে বাদত একজনের তার একজনে দেওয়া যায়, মানে আমি হজে যাব, আপনি যদি কোন যে সাহেব আমি টাকাটা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, দিয়ে দিতে পারবেন। কিন্তু শারীরিক আবাদত একজনের তার একজনে করা যায় না। যদি বলেন যে আমি যদি বলি যে ভাই আমার একটু কাজ আছে আমি চলে যাচ্ছি, আমার এশার নামাজটা একটু পড়ে দিয়ে, হবে? হবে না, কারণ এটা শারীরিক আবাদত, এটা একজনের তার একজনে করা যাবে না। তো এই জন্য বদলি হজ করতে হলে যিনি আগে হজ করেছেন তিনি করবেন, আর বদলি উমরা করা যাবে না, উমরা কারো পক্ষ থেকে না, উমরা যখন করবেন নিজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো আমরা জানি আদম আলাইহিস সালামের আমল থেকে হজ শুরু হয়, তবে ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে যাবতীয় কার্যক্রম শুরু, তাহলে ইহুদি খ্রিস্টানরা কেন হজ পালন করেন না, যেহেতু তারা ইব্রাহিম আলাইহিস সালামের পরের যুগের মানুষ, আর আমরা জানি আবু জাহেল হাজি ছিলেন, তাহলে তিনি কোন ধর্ম অনুসরণ করে হজ পালন করেছেন? যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে হজ আদম আলাইহিসসালাম থেকেই ছিল, আল্লাহপাক আদম আলাইহিসসালাম থেকেই হজকে ফরজ করেছেন। তবে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত আম্বিয়া আলাইহিমুসসালাম কীভাবে হজ করছেন, হজের বিধান কী ছিল, এগুলো কোরআন সুন্নাহ বিস্তারিত নাই। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে পরবর্তী ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আরবদের কুরাইশদেরও বাবা, সমগ্র মুসলিম উম্মারও আদর্শিক পিতা। তো এই হিসাবে তার থেকেই হজের যাবতীয় কার্যক্রম আমরা কোরআন সুন্নায় পাই। তো এখন কথা হলো ইহুদি খ্রিস্টানরা কেন করে না, ইহুদি খ্রিস্টানরা আসলে করতো, তারা এখনও করতো, কিন্তু তাদেরকে আমরা কোরআন নিষিদ্ধ করছি, আল্লাহ পাক আয়াত নাযিল করে নিষিদ্ধ করে দিচ্ছে। যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে আল্লাপাক বলে দিচ্ছেন কেয়ামত পর্যন্ত আর কোনো মুশরিক এই হারামের সীমানার চৌহদ্দের মধ্যে ঢুকতে পারবে না, এটা কেয়ামত পর্যন্ত। মক্কার হারামের মধ্যেও ঢুকতে পারবে না, মদিনার হারামেও ঢুকতে পারবে না। হারাম বলতে খালি মসজিদে হারামের এই এলাকা না, এটার একটা সীমানা আছে চতুর্দিকে, বিশাল একটা সীমানা আছে। আল্লাপাক এটাকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছেন হারামকে, মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরের নিরাপত্তা দিচ্ছেন। এক স্তরের নিরাপত্তা হলো প্রথম একটা মিকাত আছে, পাঁচটা মিকাত, চারিদিকে পাঁচটা মিকাত, এই মিকাতের বাহিরের থেকে মিকাতে ঢুকতে হইলে এখানে একটা কঠিন সিকিউরিটি আছে, এখানে সবাই এহরামবিহীন ঢুকা যাবে না, তারপরে আরও অনেক বিধিনিষেধ আছে, এইটা একটা সীমানা, প্রথম স্তরের নিরাপত্তা। দ্বিতীয় স্তরের নিরাপত্তা হারামের চতুর্দিকে একটা সীমানা আছে, বাস এই সীমানাগুলোতে পুলিশ আছে সব জায়গায়, এবং এটা চেক করা ছাড়া, মুসলিম ছাড়া এখানে কোনো মুশরিককে এখানে ঢুকা নিষেধ, এখানে একটা সিকিউরিটি। তারপরে লাস্টে আপনি যখন বাইতুল্লাহর মাতাফের মধ্যে আসবেন, এখানে একটা নির্দিষ্ট সীমানা তাওয়াফের জন্য, অর্থাৎ আল্লাহ পাক মসজিদে হারামটাকে তিন স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করছেন। তো তাহলে তারা ইহুদি খ্রিস্টানরা এখন হজ করতে আসলে তো আমরা দিব না, এবং আমাদের জন্য বাধা দেওয়া পড়ছে আইন, তখন আমরা বাধা দিতে হবে যে এখানে মুশরিক আসতে পারবে না। আলহামদুলিল্লাহ 1400 বছর ধরে যেদিন আয়াত নাজিল হয়েছে ওদিন থেকে আজ পর্যন্ত কোনো মুশরিক, কোনো ইহুদি খ্রিস্টান মুশরিক এখানে আসতে পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। আচ্ছা, আবু জাহেলের হজ, আবু জাহেলেরা মিল্লাতে ইব্রাহিমের দাবি করতো, তারা বলতো যে আমরা আওলাদের রসুল। এখন বাংলাদেশে দেখবেন রাস্তাঘাটে খালি আওলাদের রসুল, কারণ আওলাদের রসুলের ব্যবসা এই দেশে খুব জমজমাট, মূর্খ মানুষেরা যদি শুনে যে উনি আওলাদের রাসূল, বাস এবার সে যা চাইব তাই দিব, কারণ সে রাসূলের বংশধর। এই ব্যবসা খুব জমজমাট বাংলাদেশে, এই জন্য এখানে রাস্তাঘাটে আওলাদের রাসূল পাওয়া যায়। এটা মক্কা মদিনায় বা ওইসব দেশে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা ওইসব দেশে আছে, সৌদি আরবে আছে, মক্কায় আছে, মদিনায়, কিন্তু কেউ তাদেরকে চিনেও না কে বা কারা, কারণ তাদের তো ব্যবসার দরকার নাই, সে আসে পরিচয় দিব কেন? সে যদি ব্যবসার দরকার হতো তাহলে মসজিদে হারামের পাশে দিয়ে দোকান একটা খুলি বসতো, দরবার একটা খুলি, যে কত যে আওলাদের রাসূলের দরবার শরীফ, মানুষ যাই যে টাকা দিত, মানুষ যাই যে সম্মান করত, তাহলে তার যদি ব্যবসা করার নিয়ত থাকতো, তো যারা অরিজিনাল আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই ব্যবসার ধারে কাছে নাই, তাদেরকে খুঁজে পাওয়াই মুশকিল মক্কার মধ্যে। এখনো মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা এমন এমন আবেদ মানুষ আছে যাদের মতো আবেদ পৃথিবীতে কোথাও নাই, এরকম আবেদ ওই মানুষ এখনো মক্কা মুকাররমা আছে, মদিনা মুনাওয়ারা আছে, যে মানুষকে কেউ চিনে না, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে না, মানুষের সাথে চলাফেরা করে না, তারা অসংখ্য মানুষ আছে মসজিদে হারামে রাত দিন পড়ে থাকে, এরা মক্কার স্থায়ী বাসিন্দা। আমি কয়েকজনের সাথে পরিচয় হয়েছি, এরা সারাদিন রাত এই মসজিদে হারামে থাকে, সারাদিন তাওয়াব করে, সারাদিন এখানে সালাত আদায় করে, সারাদিন ঘুমায় থাকে, মানে এটাকে তারা ইবাদতের মার্কাজ বানাই ফেলছে। আহলে মক্কা এরকম, আহলে মদিনাও আছে, তো এখানে অসংখ্য আওলাদ রাসূল আছে, কিন্তু তারা মানুষের কাছে বলে বেড়ায় না, নামের সাথে লেখে না আমরা আওলাদ রাসূল, কারণ আওলাদ রাসূলের আলাদা কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো যে তাদেরকে জাকাত পেত্রা দেওয়া যাবে না, মানে এরা কে আমার পর্যন্ত জাকাত খাবে না, ফেত্রা খাবে না, কোনো সদাকা খাবে না, এরা রাসূলের বংশধর, এদের শরীর এইসব থেকে পবিত্র থাকবে। তো বাস আমাদের দেশে যদি কেউ বলে না আমি আওলাদ রাসূল, ঠিক আছে আমরা তাকে জাকাত দিব না, সদাকাতুল ফিতর দিব না, এটাই তো দরকার। কিন্তু আমরা দেখি যে আওলাদ রাসূল শুনলে সব ঝাঁপ দিয়ে ওখানে পড়ে, যে আওলাদ রাসূল আসছে। আর এগুলো হলো আওলাদ রাসূলের ব্যবসায়ী, আওলাদ রাসূলের পরিচয় দিয়ে। আবু জাহেল এরকম আওলাদ রাসূল দাবি করত, হেও কিন্তু আওলাদ রাসূল, সে কিন্তু অরিজিনাল আওলাদ রাসূল, সে কিন্তু ভেজাল না, সে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, অরিজিনাল বংশধর, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তার দাবি সঠিক। কিন্তু সে যে হজ করত, সে বিকৃত ইব্রাহিমি কায়দায় হজ করত, যেমন ওই যে হারামের সীমানার বাইরে কাপড় চোপড় খুলে রাখি আসত, উলঙ্গ হয়ে আল্লাহর ঘরে তাওয়াব করত, হজ করত, কিন্তু আল্লাহর ঘরে তাওয়াবটা করতো কেমনে, উলঙ্গ হয়ে, মানে তারা নিজেরা মন গড়া ইবাদতের মাধ্যমে হজ করত। তিন রাকাত অথবা চার রাকাত ফরজ নামাজে, তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা না পড়ে, তিনবার সুবহানাল্লাহ পড়ে নামাজ শেষ করলে নামাজ হবে কি না? নামাজ হবে না। আমরা সুন্নত নামাজেও ফরজ নামাজেও চার রাকাতেই সূরা আল ফাতিহা পড়া ফরজ, অর্থাৎ প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া ফরজ। সুতরাং আপনি ফরজ বাদ দিয়ে তিনবার সুবহানাল্লাহ পড়লে তো ফরজে আদায় হয় না, সলাত হবে কেমনে? আচ্ছা, মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না, এই কথাগুলো বেশিরভাগ ওয়াজ মাহফিলে বলা হয়ে থাকে। এই কথা কি সঠিক না ভুল? এই কথা 100% ভুল, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রসুলের জন্য আসমান জমিন সৃষ্টি, তাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না, এই কথাটা তো কোরআনে অসংখ্যবার আল্লাহ বলতেন। এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ গোপন রাখবে কেন? এটা সোরাই হতে আসবো কেন? গুরুত্বপূর্ণ জিনিস তো প্রকাশ্যে আসবে, এটা আপনার কালো বাজারি হয়ে আসবে কেন? এটা যে হাদিসে আসছে এটা জাল হাদিস, একটা জাল হাদিস বানানো হয়েছে, লাও লাকা লামা খালাক তোলাফ লাক, তো এত গুরুত্বপূর্ণ জিনিস জাল হাদিসে আসবে কেন? এটা তো কোরআনেই আসবো, অসংখ্য হাদিসে আসবো, অসংখ্য সাহাবিদের কাউলের মধ্যে আসবো। সাহাবিরা বয়ান করতে গেলে প্রথম বলতো যে আল্লাহ আমাদেরকে ওই রাসুলের সাহাবি হবার তৌফিক দিচ্ছেন যে রাসুল না বানালে আল্লাহ আসমান জমিন বানাইতো না, এই কথা সাহাবিরা বলতো না? একজন সাহাবির মুক্তি কোনোদিন জীবনে বাইর হয়নি, একজন তাবেঈ, একজন তাবে তাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি আকিদার বই লিখছেন আল ফেখুল আকবার, তার বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখেন কোথাও এই কথাটার নামে মাত্র না, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনে নেয় নাই। আজকে আবু হানিফা রহমতুল্লাহ এর অনুসারীরা তার নাম দিয়ে এই শেরেকি কথা, মিথ্যা কথা, কালোবাজারি কথা বলে, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এগুলো শুনেই নেই। আচ্ছা, সলাতে যে সূরা ফাতিহা পড়তে হয়, সেই সূরাগুলো কি সলাতের আগে পছন্দ করে বেছে নিতে হবে না না নিলেও চলবে? মানে সলাতে যে সূরা পড়তে হয় যে ওই সূরাগুলো আগে ঠিক করে রাখা ভালো, তাহলে আর মাঝখান দিয়ে চিন্তা করা লাগে না। মানে আপনি সূরা আল ফাতিহা পড়ি কতক্ষণ চিন্তা ভাবনা করা লাগবে না, কোনটা পড়বেন না কোনটা পড়বেন, আর ওই সময় কিন্তু ভুলে যায়, মনে আসে না, আপনি সব জানেন কিন্তু কোনটা পড়বেন না কোনটা পড়বেন ভুলে গেছে। এই জন্য আগে ঠিক করে রাখা ভালো যে এখন আশার নামাজ পড়বো বা দুই রাকাত সুন্নতে কোনটা কোনটা পড়বো ভিতরে কোনটা, এটা আগে মনে মনে থাকলে ভালো, তবে তাৎক্ষণিক ঠিক করলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, কারোর সাথে টাকা দিয়ে ব্যবসায় শরীর করে লাভ বা ক্ষতি কীভাবে নির্ধারণ করবেন? ওই যে মশা রাখা করবেন, টাকা ধার দিয়ে টাকা দিয়ে ব্যবসা করলে দুই ধরনের হতে পারে, একটা মোদারাবা একটা মশা রাখা। যদি একজনের টাকা আছে আরেকজনের টাকা নাই, টাকা সব আমার আরেকজন ব্যবসা করবে তার কোনো টাকা নাই, তখন এটা মোদারাবা, মানে আমার টাকা তার শ্রম, দুইটা একসাথে বিনিয়োগ করবে, করার পরে যে পরিমাণ লাভ হবে আমি টাকার লাভ পাবো, উনি ওনার শ্রম থেকে লভ্যাংশ পাবে, লস হলে ওনার শ্রমের লস আমার টাকার লস। আর যেটা মশা রাখা, এটা হলো আমারও টাকা আছে ওনারও টাকা আছে, আমার 5 লাখ ওনার 3 লাখ, 8 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে এখানে আমার 5 শেয়ার ওনার 3 শেয়ার, 8 শেয়ার বা আছে, 8 শেয়ার অনুযায়ী আমি এখানে শ্রমিক হিসাবে শ্রম দেবো, এটার আলাদা বেতন নেবো আমি, কিন্তু মূল বিনিয়োগ দুজনের, ওখানে যার ব্যবসায় লাভ হবে খরচের পরে সেটা উনি 5 শেয়ার পাবে আমি 3 শেয়ার পাবো, লস হইলেও ঠিক ওনার 5 গুণ আমার 3 গুণ যাবে, এটা শরীয়তে বৈধ, তবে শুধু লাভ না লোকসানের অংশীদারও হইতে হবে। জি আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন। আসলে মানে এগুলো হলো আমাদের মানে চোখে এমনি দেখা যায়, আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন আপনার এখানেও আল্লাহ লেখা আছে, আর একটু চিন্তা করলে দেখবেন এখান দিয়েও আল্লাহ লেখা আছে, আপনি যত চিন্তা করবেন সব জায়গায় খুঁজে পাবেন, এখানে পাইবেন, এখানে পাইবেন, এখানে পাইবেন। এগুলো হইলো মানুষ মানে এমনি কোনো একটা লেখার মতো হয়ে রয়েছে, মানুষ এটারে কল্পনা করে মনে করতেছে হ্যাঁ এটা তো এইভাবে আল্লাহ, কারণ এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবিদের যুগে, তাবেইনদের যুগে, তাবে তাবেইনদের যুগে, ইমামদের যুগে কখনো এরকম দেখা গেছে? ওই গাছের মধ্যে আল্লাহ উঠছে, মাছের মধ্যে আল্লাহ উঠছে, অমুক জায়গায় আল্লাহ উঠছে, আল্লাহ উঠার তো দরকারে নাই, সমস্ত মাখলুক আল্লাহর তাওহীদের প্রমাণ দিচ্ছে, আল্লাহর সৈনিক, এখানে আল্লাহ উঠবে কেন? আল্লাহ উঠার এসব এ বিশ্বাস করে মুর্শিকেরা, যাদের ইমান দুর্বল, যারা ইমানে নাই, যারা আল্লাহকে জিনিস সেটাও বোঝে না, দেখবেন এই জাতীয় কথা যারা বাহির করে অধিকাংশ নামাজও পড়ে না, আকিদা বুঝে না, তাওহীদ বুঝে না, তারা দেখছে কোনো তাওহীদবাদী কোনো দিনদার মুখলেস মানুষ এরকম মাছে আল্লাহ দেখছে, গাছে আল্লাহ দেখছে, এই ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। এগুলো হইলো সব বেনামাজিদের কারবার, শেরেককারীদের কারবার, তারা দেখে এগুলা, কবর পূজারী যে কবরের ইবাদত যারা করে তারা দেখে, কারণ তারা এগুলা দিয়ে কিছু বুজুর্গি খাটাইতে চায়, আর মনে করতে চায় দেখো কেয়ামত এসে গেছে, আল্লাহ এখানে ভেসে উঠছে, আল্লাহ নাম, এগুলো সব বাউতাবাজি। জি জি আলহামদুলিল্লাহ, কবরকে বাড়িকে কবর বানাতে নিষেধ করা হয়েছে, আবার কবরকেও মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের উপরে লানত, কারণ তারা ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম মাসাজিদ, তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে। আর নবী সাল্লাল্লাহু বলছেন তোমাদের গড়গুলোকে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না, তার অর্থ হলো কবরের মধ্যে কোনো সলাৎ নাই, ইবাদত নাই, কিছু নাই, তোমাদের ঘরও যেন এরকম না হয় যে ঘরে সলাৎ নাই, যে ঘরে জিকির নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে সিয়াম নাই, এরকম যেন কবর না হয়ে যায়। এই জন্য সুন্নত নামাজ, নফল নামাজ মসজিদে পড়ার চাইতে ঘরে পড়লে ডাবল সওয়াব, ফরজটা মসজিদে আর নফল সুন্নত ঘরে। আর কবর জিয়ারতের পদ্ধতি যেটা সুন্নাহ পদ্ধতি, সেটা হলো কবরস্থানে নবী সাল্লাল্লাহু প্রথম দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, কারণ তাদের মধ্যে কবর পূজা, কারণ পূজাটা দুই ধরনের হয়, একটা হলো খাড়া পূজা, একটা শোয়া পূজা, মানে একটা মাবুদকে সোজা করে রাখে কেউ পূজা করে, আবার কেউ শোয়াই রাখে পূজা করে, দুইটা একই পূজা। তো মুশরিকেরা এই দুই পদ্ধতিতে শিরক করতো, দুই পদ্ধতিতে আবাদত করতো, দুই পদ্ধতিতে পূজা করতো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের দ্বারের কাছে যেতে নিষেধ করে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, কারণ তাদের মধ্যে আগে থেকেই আবাদত কবরের অভ্যাস ছিল। তো যখন এই তাওহীদ বুঝে গেছে সাহাবায়ে কেরাম যে এখন আর কবরের কাছে গেলে শিরকের সম্ভাবনা নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা, তোমাদেরকে আমি এর আগে নিষেধ করেছিলাম কবরস্থানে যাইতে, এখন থেকে তোমরা যাও জিয়ারত করো। বা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবরস্থানে গেলে তোমাদেরকে বেশি বেশি জিয়ারাতে কুবুর আখিরাতকে স্মরণ করাই দিবে, মৃত্যু স্মরণ করাই দিবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছেন। তো এই জন্য জিয়ারাতে কুবুর জায়েজ, তবে সুন্না পদ্ধতি হলো কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো বলতেন সেই দোয়াগুলো বলা। আজকে এই দেশের 99% মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কবর জিয়ারতের দোয়া জানে না। আপনি কবরে দেখবেন, দেখবেন কেউ জানে না, সবাই জানে যে কবরস্থানে গিয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, বাস এরপরে সবাই মিলে একটা লম্বা মোনাজাত। এই পদ্ধতিটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম কবর জিয়ারত আমাদেরকে শিখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন নাই, ওখানে গিয়ে দোয়া, দোয়াগুলো হবে আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়া মিনকুমুল মুস্তাখিরিন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিননা বাদাহুম। আরো অনেকগুলো দোয়া আছে হাদিসে, দেখবেন ওই যে বাকি কবরস্থান, মুআল্লা কবরস্থান মক্কা মদিনাতে, সেখানে বিশাল বিশাল সাইনবোর্ডে এই কবর জিয়ারতের দোয়াগুলো আরবিতে লিখে দিছে, বাংলায় লিখে দিছে, ইংলিশে লিখে দিছে, উর্দুতে লিখে দিছে, যে আপনারা এই দোয়াগুলো পড়েন, এটাই সুন্নাহ। এখানে আসে সূরা ফাতিহা আর ইখলাস পড়বেন না, বিশ্বাস করে দেন না। হ্যাঁ, জি জি, যদি কবর এবং মসজিদের মধ্যে আলাদা ওয়াল থাকে, আলাদা করা থাকে, তাহলে ওই মসজিদে সালাত আদায় করা যাবে। তবে এখানেও আর একটা শর্ত আছে, সেটা হলো এখানে ধরেন একটা কবর আছে, ওয়াল দিয়ে আলাদাও করা আছে, কিন্তু আমি মনে করতেছি ওই মসজিদে সালাত আদায় করার চাইতে এখানে পড়লে বেশি সওয়াব, কারণ আমি একজন আল্লাহর ওলির সোহবতে নামাজ পড়তেছি, এইটা শেরেক, তখন ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ নেই। এই জন্য এরকম আকীদা থাকলে সালাত হবে না, কিন্তু আপনি ওই ব্যাপারে কোনো আকীদা নাই যে এটা মসজিদ থেকে আলাদা করা, তাহলে সালাত হবে, অসুবিধা নেই। একজনে বেশি করলে তো যারা সুযোগ পাবে না, কিন্তু জামাতবদ্ধ করলে ওইটা আরেকটা বেদাত হবে। আপনি কি বলতে চাইছেন ভাই? এটা দিয়ে এটাই যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।